وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না যাহা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে ও যাহা এই দুইয়ের অন্তর্বর্তী তাহা তাঁরই এবং আপনার প্রতিপালক ভুলিবার নন رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও তাহাদের অন্তর্বর্তী যাহা কিছু তাহার প্রতিপালক সুতরাং তাহারই ইবাদত করো এবং তাহার ইবাদতে ধৈর্যশীল থাকো তুমি কি তাহার সমগুণ সম্পন্ন কাহাকেও জানো ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا مانوش بولي أمار مت هيلي آمي كي جيبت أبسطة أتت هيبو أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا مانوش كي شرن كورنا جي আমি তাহাকে পূর্বে সৃষ্টি করিয়াছি যখন সে কিছুই ছিল না সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্র সমবেত করিবই ও পরে আমি উহাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়ামের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাহাকে টানিয়া বাহির করিবই لنحن أعلم بالذين هم أولى بها صليا এবং আমি তো উহাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয়ে ভালো জানি وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا এবং তোমাদের প্রত্যেকই উহা অতিক্রম করিবে ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত পরে আমি মুত্তাকিদেরকে উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রাখিয়া দিব ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন ক্বালাল্লাযীনা কাফারু قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وهذا নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ আবৃত্ত হইলে কাফিররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا وهدر পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি যারা ওদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا بولو جهارا ببرانتي تاچه دائما تحادر کے پرچور ڈھیل دیبن যতক্ষণ না তাহারা যে বিষয়ে তাহাদেরকে সতর্ক করা হইতেছে তাহা প্রত্যক্ষ করিবে উহা শাস্তি হোক অথবা কিয়ামতই হোক অতঃপর তাহারা জানিতে পারিবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দলবলে দুর্বল। ওয়াযীদুল্লাহু আল্লাযীনা হতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারদ্দা। এবং যাহারা সৎপথে চলে আল্লাহ তাহাদেরকে অধিক হিদায়াত দান করেন এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। আফারাআইতা আল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা। তুমি কি লক্ষ্য করিয়াছো সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করিয়াছে এবং সে বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হইবে। اطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِندَ الرَّحْمَنِ عَهْدًا। সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হইয়াছে অথবা দয়াময়ের নিকট হইতে প্রতিশ্রুতি লাভ করিয়াছে? কাল্লা سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا। কখনোই নহে, তাহারা যাহা বলে আমি তাহা লিখিয়া রাখিব এবং তাহাদের শাস্তি বৃদ্ধি করিতে থাকিব। সে যে বিষয়ের কথা বলে তাহা থাকিবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসিবে একা। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا। তাহারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করে এইজন্য যাহাতে উহারা তাহাদের সহায় হয়। কখনোই নহে, উহারা তো তাহাদের ইবাদত অস্বীকার করিবে এবং তাহাদের বিরোধী হইয়া যাইবে। أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزَّا। তুমি কি লক্ষ্য করো নাই যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছাড়িয়া রাখিয়াছি উহাদেরকে মন্দকর্মে বিশেষভাবে প্রলুব্ধ করিবার জন্য? فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدَّا। সুতরাং তাহাদের বিষয়ে তুমি তাড়াতাড়ি করিও না, আমি তো গণনা করে দিচ্ছি উহাদের নির্ধারিত কাল। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যেদিন দয়াময়ের নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে সমবেত করিব। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। এবং অপরাধীদেরকে তৃষ্ণাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাঁকাইয়া লইয়া যাইব। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। যে দয়াময়ের নিকট প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহারও সুপারিশ করিবার ক্ষমতা থাকিবে না। ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। তাহারা বলে দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন। لقد جئتم شيئا إدا। তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করিয়াছ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। যাহাতে আকাশ মণ্ডলী বিদীর্ণ হইয়া যাইবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে ও পর্বত মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে। যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নহে। কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে এমন কেহ নাই যে দয়াময়ের নিকট বান্দা রূপে উপস্থিত হইবে না। লাকাদ আহসাহুম ওয়া আদাহুম আদা। তিনি তাহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদেরকে বিশেষভাবে গণনা করিয়াছেন। এবং কিয়ামত দিবসে উহাদের সকলেই